আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়া হলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। হে আল্লাহ, তুমি আমাকে বলার শক্তি দাও। হে আল্লাহ, তুমি আমাকে বোঝাবার শক্তি দাও, শ্রোতাকে বোঝার শক্তি দাও, আর যারা এই শোনাবার এবং শুনবার আয়োজন করেছে তাদেরকে তৌফিক দাও, তাদের রুজি রোজগারে বরকত দাও। আজকে আমাদের আলোচ্য বিষয় হল বিচার নিয়ে। বিচার কার ভালো, সবচেয়ে ভালো বিচার, শ্রেষ্ঠ বিচার কার হতে পারে? বিচার হচ্ছে একরকম ফয়সালা, মীমাংসা, সমাধান বা খারাপ হয়ে যাওয়া কিছু ঠিক করা, সংশোধন করা, রিপেয়ার করা ইত্যাদি। গাড়ি খারাপ হয়ে গেলে গাড়ি সারতে হয় ছুতারের কাছে, আর আপনার বাড়ির দরজা খারাপ হয়ে গেলে মেকানিক ডেকে আনতে হয়, এরকম তো হয় না। বরং গাড়ি খারাপ হলে গাড়ির মেকানিকের কাছে যেতে হয়, আপনার বাড়ির দরজা যদি কোনো সমস্যা থাকে তাহলে ছুতোরের কাছে যেতে হয়, আর আপনার পেটের যন্ত্রণা হলে কামারের কাছে গেলে হবে না, ডাক্তারের কাছে যেতে হয়। যার যে পেশা, যার যা নেশা, তার কাছে সেই জিনিস ভালো হয় পাওয়া যায়। একজন সৃষ্টিকর্তা যিনি গাড়ি তৈরি করেন তিনি জানেন গাড়ির ভেতরকার খবর, গাড়ি কিভাবে ঠিক হয়, গাড়ি কোথায় কি খারাপ হয় তিনি জানেন। সৃষ্টিকর্তা তিনি জানেন তার সৃষ্টির ভিতরে কোন জিনিস খারাপ এবং কিভাবে সারাই করলে, কিভাবে সারলে তার দেহ সুস্থ হয়, তার সমাজ, তার জীবন সুস্থভাবে চলতে পারে, সুষ্ঠুভাবে চলতে পারে তিনিই বলতে পারেন। অতএব সর্বশ্রেষ্ঠ বিচারক, যদি বিচারের কথা বলি, আপসে দ্বন্দ্ব হয়েছে বিচার, এই সর্বশ্রেষ্ঠ বিচার কার কাছে আশা করতে পারি আমরা? একমাত্র সৃষ্টিকর্তার কাছে। যিনি বিচার করবেন, বিচারক হবেন নিরপেক্ষ, তবেই হবেন শ্রেষ্ঠ বিচারক। আর যদি মুখ দেখে ডাল দেন, আত্মীয় বলে বিচার কোলটেনে করেন বা তার বিরুদ্ধে শাস্তি প্রয়োগ না করেন, কিংবা শাস্তি হালকা করেন, কিংবা জরিমানা লাঘব করেন, তাহলে সে বিচার বিচার নয়। বিচার কাকে বলে? শ্রেষ্ঠ বিচার। কেমন আপনি কবির কবিতায় অনুমান করতে পারেন শ্রেষ্ঠ বিচার কি? দণ্ডদাতা কাঁধে জবে সমান আঘাতে, সর্বশ্রেষ্ঠ সে বিচার। আপনি বিচার করার পর যখন আপনি দণ্ড দিয়েও কাঁদছেন, দণ্ড দিতে হবে, কারণ সে তার প্রাপক, আর আপনি দিচ্ছেন, আপনার মনে দয়া রয়েছে যে শাস্তি এর পক্ষে খুবই ভারী, তবু আপনার মন কাঁদছে, এজন্য এই বিচার হল। আর এই বিচারক হল সর্বশ্রেষ্ঠ বিচারক, সর্বশ্রেষ্ঠ সে বিচার। যার তরে প্রাণ কোনো ব্যথা নাহি পায়, তারে দণ্ড দান প্রবলের অত্যাচার, যে দণ্ড বেদনা পুত্রেরে পারো না দিতে সে কারে দিও না। যে দণ্ড, যে শাস্তি তুমি নিজের পুত্রকে, তোমার ছেলেকে দিতে পারো না, সে শাস্তি তুমি অপরকে দিও না। যে তোমার পুত্র নহে তারও পিতা আছে, মহা অপরাধী হবে তুমি তার কাছে। বিচারক শুনিয়াছি বিশ্ববিধাতার সবাই সন্তান মোরা পুত্রের বিচার। আমরা সবাই বিশ্ববিধাতার সন্তান, একটা হাদিস আছে কিন্তু সহি না, কিন্তু আমরা সন্তান না বললে যেহেতু বিধাতার সন্তান নেই, আমরা কি? আমরা তার সৃষ্টি, আমরা তার মুখাপেক্ষী সৃষ্টি। অতএব পুত্রের বিচার নিয়ত করেন তিনি আপনার হাতে, নারায়ণ ব্যথা দেন ব্যথা পান সাথে, নতুবা বিচারে তার নাই অধিকার। বিচার করলে যে বিচার আপনি করবেন, যে শাস্তি আপনি দেবেন, তাতে ব্যথিত হতে হবে, তার মানে বিচারকের দয়া মায়া থাকতে হবে, তবে সেটাই হল শ্রেষ্ঠ বিচার। এই যে গুণ বলা হল, এই বিচারের গুণ, এই বিচারকের গুণ কোন বিচারকের মধ্যে আছে? একমাত্র সৃষ্টিকর্তা শ্রেষ্ঠ বিচারকের মধ্যে আছে, সেটাই আমরা কোরআন ও হাদিস থেকে একটু পর্যালোচনা করব। এ কথা সত্য যে বিশ্ববিধাতাই সর্বশ্রেষ্ঠ বিচারক, এ কথা চিরতরে সত্য, আল্লাহ তাআলা নিজেই বলেছেন। কেননা তিনিই হচ্ছেন পরম করুণাময়, শুধু করুণাময় নয়, পরম করুণাময়, তার থেকে বড় করুণা আর কারো হতে পারে? তিনি নিরানব্বইটা করুণার অধিকারী, একশোটা রহমত তার, তার মধ্যে একটা রহমত বিতরণ করেছেন প্রাণীর মাঝে, আর সেই রহমতই প্রাণীর মাঝে ভালোবাসা, দয়া, মায়া, স্নেহ, ভালোবাসা নামে পরিচিত। আর একশোটার মধ্যে নিরানব্বইটা তিনি নিজের কাছে রেখেছেন। কখন প্রয়োগ করবেন? যেদিনে বিশাল রাগান্বিত হবেন, দারুণ ক্রোধান্বিত হবেন, এর আগে কোনদিন ক্রোধান্বিত হননি আর পরে কোনদিন হবেন না, সেই দিন প্রয়োগ করবেন নিরানব্বইটি রহমত। পরম করুণাময় তিনি, রহমান, রহিম এবং রহমান, আখেরাতের যে করুণা, সেই দিনের বিচার, আসল বিচার, তিনি হচ্ছেন মালিক ইয়াউমিদ্দিন, ইয়াউমিদ্দিনের মালিক, বিচার দিনের মালিক, আর সেই দিনে তিনি বিচার করবেন। তিনি হচ্ছেন রহুফুর রহমান, ইন্নাল্লাহ বিন্নাসিলা রউফুর রহিম, সূরা বাকারা 143 নম্বর আয়াতে কথা আল্লাহ বলছেন। তাহলে তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ বিচারক। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন, আলাম তারান্নাল্লাহ সাখখারা লাকুম মা ফিল আরদি ওয়াল ফুলকা তাজরি ফিল বাহরি বিআমরিহি ওয়া ইমসিকু আস-সামাআ আন তাকা আলাল আরদি ইল্লা বিইযনিহি ইন্নাল্লাহ বিন্নাসি লারাউফুর রহিম। আল্লাহ আগে উল্লেখ করে দিচ্ছেন রহমতের প্রভাব, রহমতের চিহ্ন, লক্ষণ কি, তুমি কি লক্ষ্য করো না যে আল্লাহ তোমাদের কল্যাণে নিয়োজিত করেছেন পৃথিবীতে যা কিছু আছে তার সমস্তকে, এবং তার নির্দেশে সমুদ্রে বিচরণশীল নৌকো বা নৌযান সমূহকে তিনি আকাশকে ধরে রাখেন যাতে করে ওটা পৃথিবীর উপর তার অনুমতি ছাড়া পতিত না হয়। নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি দয়ার্দ, পরম দয়ালু। সূরা হাজ 65 নম্বর আয়াত। আল্লাহ অন্য জায়গায় বলছেন, মান আমিলা সালিহান ফালি নাফসে ওমান আসা আফা আলাইহা ওমা রাব্বুকা বিযাল্লামিন লিল আবিদ, সূরা ফুসসিলাত 46 নম্বর আয়াত। যে সৎ কাজ করে সে নিজের জন্যই করে, নাকি আপনি সৎ কাজ করছেন কারোর জন্য? অনেক মানুষ করে, বাপের জন্য করে, ভাইয়ের জন্য করে, যেটা করা জায়েজ করা যাবে, কিন্তু সাধারণত যে মানুষ যে কাজ করবে তার ফল সে কে ভোগ করবে? নিজে ভোগ করবে। খারাপ তো খারাপ, সুফল তো সুফল, কুফল তো কুফল। আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি ভালো কাজ করবে যে সে নিজের কল্যাণের জন্যই করবে, আর যদি কেউ মন্দ করে নিজের জন্যই করবে, তার প্রতিফল সে নিজেই ভোগ করবে। ওমা রাব্বুকা বিযাল্লামিন, আল্লাহ তাআলা জুলুম করেন না কারো উপরে, আল্লাহ তাআলা অত্যাচারী নন, তার মানে তিনি দয়ালু, তাই তার বিচার হচ্ছে সর্বশ্রেষ্ঠ, তার বিচারে জুলুম নেই। ইন্নাল্লাহ লা ইয়াযলিমু মিসকালা যাররা ওয়া ইন তাকু হাসানাতান ইয়ুযাইফহা ওয়া ইউতি মিন লাদুনহু আজরান আযীমা, অনুপরিমাণ জুলুম করেন না আল্লাহ। আর যদি কেউ পুণ্য কাজ করে, ভালো কাজ করে, তো আল্লাহ তাআলা তার বিনিময়ে কি করেন? তা বৃদ্ধি করেন, বর্ধিত করেন, আল্লাহ তার নিকটে মহা পুরস্কার প্রদান করেন। আপনারা জানেন, যদি কেউ ভালো কাজ করে তো একটা কাজের বিনিময়ে আল্লাহ তাআলা কটা দেন? দশটা থেকে আরো 700 গুণ পর্যন্ত বর্ধিত করেন আল্লাহ আকবার। যার জন্য ইচ্ছা, আপনি একটা টাকা দান করেন, এক গ্লাস পানি কাউকে দান করেন, সর্বশ্রেষ্ঠ সাদকা হল পানি, পানি দান করেন, এই পানি দান করলে আল্লাহ তাআলা আপনার এই একটা পানির বিনিময়ে কটা পানি দেবেন, বা কটা পানি সব দেবেন? দশটা। দশটা শুধু না, বরং যদি যদি দেখেন যে দাতা এমন যে তাকে 700 গুণও বেশি দিতে পারেন, 700। আর যদি একটা পাপ করেন, আল্লাহ এর থেকে বড় দয়াবান কেউ আছে? তুমি ভালো কাজ করো, তোমাকে এক থেকে 700 দেব, আর যদি পাপ কাজ করো, একটা একটাই থাকবে। উপরন্তু যদি ক্ষমা চাওয়া হয়, আমি ক্ষমা করে দেব। হাত প্রসারিত, নিজ হস্ত সম্প্রসারিত করেন রাতে, যাতে দিনের পাপি তার কাছে, দিনের অপরাধী ক্ষমা প্রার্থী হয়, আর হস্ত সম্প্রসারিত করে রাখেন দিনে, যাতে রাতের পাপি, রাতের অপরাধী ক্ষমা প্রার্থী হয়। তার মতো দয়াবান আর কে? অতএব তার মতো শ্রেষ্ঠ বিচারক আর কে হতে পারে? তারপরে আল্লাহ তাআলা আরো বলছেন, মান জা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি ভালো কাজ করবে তাকে 10 গুণ সওয়াব দেবেন, ওয়ামান জা আবিস সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইউজলামুন, আর যদি কেউ খারাপ কাজ করে তাহলে তার সমপরিমাণ প্রতিফল দেওয়া হবে, আর তারা অত্যাচারিত হবে না। ফেরেশতাদেরকে আল্লাহ বলে রেখেছেন, যখন আমার বান্দা কোন ভালো কাজের নিয়ত করবে। দেখছেন মনের খবর কে জানেন? আল্লাহ তাআলা। কিন্তু মনের খবর ফেরেশতাকে জানার কি দেওয়া হয়েছে? শক্তি দেওয়া হয়েছে। এখান থেকে ভাববেন না যে ফেরেশতা গায়েব জানেন। ফেরেশতাকে শক্তি দেওয়া হয়েছে যে বান্দার মনের প্রবণতা, যেমন এখন আজকাল কম্পিউটারও ধরতে পারছে, আপনি এখন শুনবেন আপনারা এয়ারপোর্টে গেলে আপনি যদি অপরাধী হন, আপনার মনে আসলে চোরের মন পুলিশ পুলিশ হয় না? হয় না। এই মনের যে হ্যাঁ সেটা একটা মানে মেশিন বা যন্ত্রের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে ধরবে, ধরতে পারছে। আপনার পেটে যদি বম বাঁধা থাকে আর আমি যদি খালি হই, তো আপনার চলন আর আমার চলন দুটো দেখ হবে না। হ্যাঁ, কার মানসিক অবস্থা কেমন সেই অবস্থাটা কম্পিউটারে প্রকাশ পাচ্ছে। যাই হোক, ফেরেশতাকে আল্লাহ শক্তি দিয়েছেন বান্দার মনের খবর, বান্দার মনের ভিতরে কি সংকল্প হয়। আল্লাহ বলেছেন বান্দা যখন কোন ভালো কাজের সংকল্প করে তখন তার একটা নেকি লিখে দাও। কাজ করেনি, এখনো কাজ হয়নি, কাজ করবে, নিয়ত করেছে, সংকল্প করেছে, বাস দেখা হয়ে গেল নেকি কটা? একটা। যখন কাজে পরিণত করে তখন তার দশটা নেকি লিখে দাও। পক্ষান্তরে যখন বান্দা কোন খারাপ কাজের সংকল্প করে, খবরদার লিখো না যতক্ষণ না তা করেছে। সংকল্প করার পর যদি সে আল্লাহর ভয়ে আমার ভয়ে ছেড়ে দেয় তার জন্য একটা সব লিখে দাও। আল্লাহ আকবার, বলুন এর থেকে বড় দয়াবান আর কে আছে? অতএব তার থেকে বড় বিচারক, শ্রেষ্ঠ বিচারক, বলো কবি তুমি আর কেউ আছে যাকে তুমি বলছো দণ্ডদাতা, কাঁধে যাবে সমান আঘাতে সর্বশ্রেষ্ঠ সে বিচার? সেই সর্বশ্রেষ্ঠ বিচার কার হতে পারে? একমাত্র মহান আল্লাহ। ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইআ, আল্লাহ তাআলা মানুষের প্রতি কোন রকমের অন্যায় করেন না, কোন প্রকার বিন্দু পরিমাণ অন্যায় করেন না। ওয়ালাকিন্নান নাস আনফুসাহুম ইয়াযলিমুন, কিন্তু মানুষরা নিজেদের প্রতি নিজেরাই জুলুম করে, অন্যায় করে। সূরা ইউনুস 44 নম্বর আয়াতে কথা আল্লাহ বলেছেন। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেছেন ওয়া উদিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া আমিলু ওয়া ওয়াজাদু মা আমিলু হাযিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। সেদিন প্রত্যেকের হাতে রাখা হবে আমল নামা, ভালো লোক হলে ডান হাতে সামনে থেকে আর খারাপ লোক হলে বাম হাতে পিছন থেকে আমল নামা রাখা হবে। তাতে লিপিবদ্ধ আছে তার যা সে করেছে, তার কারণে তুমি অপরাধীকে দেখবে ভীত সন্ত্রস্ত। এবার তো হবে, চোরের মন পুলিশ পুলিশ, যে চুরি করেছে তার বন্য তো ভয় থাকবে, আমি পাপ করেছি ভয় থাকবে, ভীত সন্ত্রস্ত। তারা বলবে হায় দুর্ভোগ আমাদের, এ এমন কিতাব, এ কেমন কিতাব পেয়েছি। আর সেদিনে কি হবে? প্রকাশ পাবে কিতাব আকারে, বই আকারে পাবে। বলবে এ এমন কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট বড় যা করেছি সব লেখা আছে, কোনটা বাদ যায়নি, আল্লাহ তালা কোনটা ছেড়ে দেন, ছোট কাজ আর বড় কাজ। আমরা অনেক সময় পাপ করি না আল্লাহ কারিম, কিন্তু লেখা আছে ফামাই আমাল মিসকালা জাররাতিন খাইরান ইয়ারা ওমাই আমাল মিসকালা জাররা, জাররা তো জানেন কাকে বলে, শাররান ইয়ারা, খারাপ ভালো করলেও লেখা আছে, খারাপ কাজ করলেও লেখা আছে। আপনি অনেক কাজ করেন যেটা ভালো, মানে এটা আবার কি হলো, রাস্তা দিকে যাচ্ছেন, রাস্তার পায়ে আপনার একটা ইট পায়ে ঠেকলো, ইটটাকে পায়ে ধাক্কা দিয়ে সরিয়ে রাস্তা থেকে সরিয়ে দিলেন, এটা কি? সামান্য কাজ, যে কেউ করে। কিন্তু তবে হ্যাঁ, সবের সবের নিয়ত থাকতে হবে, তবে আপনি তাতে কি পাবেন, সব পাবেন। না হয় অন্যরকম থাকলে হুজুর আসছে তাই আপনি কাঁটাটা সরিয়ে দিলেন, এটা তো আপনি সব পাবেন না, তাই না? কিংবা এমনি সরিয়ে দিলেন যে আমার ছেলের পায়ে ভুগবে, তাতে তো সব পাবেন না। সব পাবেন যখন নিয়ত থাকবে, ইমানের সর্বনিম্ন শাখা ছোট কাজ, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া, লোকের একটা পিন পড়ে আছে, কি বলে এটাকে, ব্রেক পড়ে আছে, লোকের গাড়ি যাবে, টায়ার পাংচার হবে, তার কমসে কম 5 রিয়াল খাসারা হবে। আপনি দেখছেন আমি গরিব মানুষ, আমার গাড়ি যাক, বড় লোকদের নোকসান হোক, দিয়ে সরালেন না, এটা আপনি তো জানেন আপনি। কিন্তু যদি আপনি সবের নিয়তে যে লোকের আমি 5 রিয়াল বাঁচাবো, আপনি ওই ব্রেকটা সরিয়ে দিলেন, তো আপনার সব হবে। ছোট কাজ অনেক সময় আমরা ছোট মনে করি, এই জন্য ভালো কাজ ছোট কাজকে ছোট মনে করতে হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবরদার কোন ভালো কাজকে ছোট মনে করো না। যদিও তুমি বাড়িতে কিছু না পাও, প্রতিবেশীকে উপহার দাও, গোস্ত পাকালে সরবা বেশি করে দাও, ঝোল বেশি করে দিয়ে পাঠাও, খবরদার ছোট মনে করো না। আর যদিও পুড়িয়ে যাওয়া খুর হয়, কিছুই নাই, মানে গরুর কিংবা ছাগলের গোস্ত কিছুই নাই, পুড়িয়ে যাওয়া খুর আছে, সেই খুরটাও তুমি দিতে পারো অপরকে দিয়ে তুমি সব কামাও। ইত্তাকুন নারা ওয়ালাও বিশ্বিক্কেতামরা, যদি খেজুর গোটা না পাও, খেজুরওয়ালারা আপনারা অনেক খেজুর দান করছেন, যদি গোটা খেজুর না পাও, খেজুর আধখানা খেজুর দিয়ে তুমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, তার মানে আধখানা খেজুর দিয়েও জাহান্নামের আগুন নিভানো যায়। অনেক কাজ আছে, ভালো কাজের অভাব নেই। অনেক সময় আমরা ভালো কাজকে ভালো কাজ মনে করি না। আমরা দেখেন, আমরা অনেক সময় রাস্তায় পানি জমে থাকে, পানিটা কেটে দেন। এখন ওই বার্রাদাগুলোতে দেখেছেন কিভাবে পানি জমে থাকে, আপনি একটু লাইনটা করে দেন, পানিগুলো ঠিক মতো ঠিকঠাক হয়ে যাক, কিংবা কোন জায়গায় নোংরা হয়ে আছে বার্রাদাতে দেখবেন ওই যে পানি পান করার যে এগুলো থাকে কি বলে গ্লাস, কত নোংরা হয়ে থাকে, সবাই ওই এমনি করে দিয়ে খায়, কিন্তু কোনদিন একটুকু মনে হয় না যে এইটা আমি একটু পরিষ্কার করে দিই। কিন্তু আছে না এরকম মানুষ আছে, পরিষ্কার করে দেয়। বহু কাজ, ভালো কাজে যদি আপনি কাজ কাজ যদি চান, কত কাজ আছে মানুষের মাঝেই, আপনি মানুষের খিদমত করেন, আপনি কুকুরকে যদি পানি পান করান তাতেও সওয়াব যায় না। এর জন্য বেহেশত আছে, বেশ্যা বেশ্যাবৃত্তি করতে করতে যদি কুকুরকে পানি পান করিয়ে জান্নাত যেতে পারে, আর কি চান বলুন, বহু কাজ আছে। অতএব কোন কাজকে ছোট ভাবা যাবে না। আল্লাহ তাআলা প্রত্যেক ছোট বড় লিখে রেখেছেন, চাহে ভালো হোক চাহে মন্দ। কি কেমন কিতাব, এই কিতাব তো কারো হাতে লেখা না, আল্লাহ তাআলার অটোমেটিক কম্পিউটারে লেখা। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাযিরা, যা কিছু করেছিল উপস্থিত। ওয়ালা ইয়াযরিবু রাব্বুকা আহাদা, আর তোমার রব কারো প্রতি অন্যায় করবেন না, জুলুম করবেন না, ঠিক বিচার পাবে এখানে। এ হচ্ছে বিশ্ববিধাতার বিচার, যেখানে কোন জুলুম থাকতে পারে না, যেহেতু তিনি পরম করুণাময়। সমুদ্রের তল আছে, পার আছে তার, অপার অগাধ মাতৃ স্নেহ পারাবার। বলতে পারবেন না মানে কি মাতৃ স্নেহ পারাবার? পারাবার মানে হচ্ছে সমুদ্র, সমুদ্রের তল আছে, সমুদ্র আপনি যান পাবেন, এক এক জায়গায় গিয়ে তল পাবেন, পার পাবেন, চলতে চলতে চলতে এক জায়গায় গিয়ে আপনি কি পাবেন, স্থল পাবেন। কিন্তু অপার অগাধ, সবুজ কবি বলছেন অপার অগাধ মাতৃ স্নেহ পারাবার, মায়ের যে স্নেহ ছেলের প্রতি, তার কোন তল নেই, কোন পার নেই। কত গভীর, কত বিশাল মায়ের স্নেহ। এবার শুনুন, আল্লাহ তাআলার করুণা মাতৃ স্নেহ থেকেও অনেক বেশি, তুলনাহীন, অসীম, অনুপম। তবুও উদাহরণ শুনুন, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কিছু সংখ্যক বন্দী এলো, যুদ্ধবন্দী। তিনি দেখলেন যে বন্দীদের মধ্যে একজন মহিলা তার শিশুটি হারিয়ে গেলে, শিশু হারিয়ে গেছে, এবং স্তনে দুধ জমে উঠলে বাচ্চার খোঁজে অস্থির। এমনিতেই স্তনে দুধ জমলে বা মেয়েদের মানে এতে স্তনে ব্যথা হয়, যন্ত্রণা হয়, টনটন করে, ছনছন করে, দুধ পান করাবার জন্য তার মনেও আছে যে ছেলেটা মারা যাবে দুধ না খেয়ে, দুধ ছাড়া তো অন্য খাবার নেই, ছোটাছুটি করছে বন্দীদের মাঝে, ছোটাছুটি করছে, আমার ছেলেটা কোথাও আছে, আমার ছেলেটা কোথাও আছে, খালি খুঁজে বেড়াচ্ছে ছুটে ছুটে। হঠাৎ সে বন্দীদের মধ্যে কোন শিশু পেলে তাকে ধরে কোলে নিয়ে দুধ পান করাতে লাগল, কোন শিশু পেলে, তার মানে নিজের শিশু না, নিয়ে দুধ পান করাতে লাগলো। অতঃপর তার নিজের বাচ্চা পেয়ে গেলে তাকে বুকে পেটে লাগিয়ে দুধ পান করাতে লাগলো। কত স্নেহ, কত মায়া মমতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ঘটনা। সাহাবাদেরকে বললেন, তোমরা কি মনে করো যে এই মহিলা তার সন্তানকে আগুনে ফেলবে? এখন যদি বলা হয় তোমার ছেলেটাকে আগুনে ফেলে দাও, পারবে? বলবে আমি মরে যাব, তবু আমার ছেলে বেঁচে থাকুক, আমার ছেলে বেঁচে থাকুক, আমাকে মারো, কিন্তু আমার ছেলেকে মারবে না, বুকে করে আগলে রাখবে। সাহাবারা বললেন, না আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই মেয়ে ওই ছেলেকে আগুনে ফেলতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লাল্লাহু আরহামু বি ইবাদিহি মিন হাযিহি বিওয়ালাদিহা, এই মহিলাটি তার সন্তানের উপর যতটা দয়ালু আল্লাহ বান্দাদের উপর তার থেকেও বেশি দয়ালু। মেয়ে এই মহিলা যেমন তার সন্তানকে আগুনে ফেলতে পারে না, তেমনি আল্লাহ তাআলা তার বান্দাদেরকে আগুনে দিতে পারেন না। কিন্তু ওই শিশু যদি মহিলার প্রতি অত্যাচার করে কোনো ক্ষতি নিয়ে আসে তাহলে তো বুঝতেই পারছেন রহমত পাল্টে যাবে। এবার আল্লাহ তাআলা কোনো বান্দাকে এমনি আগুনে দেবেন না যতক্ষণ না বান্দা নিজেকে আগুনের উপযুক্ত করে নেবে। কিন্তু মাতৃস্নেহ পারাবার থেকেও আল্লাহর যে স্নেহ পারাবার আছে তার থেকে বহু বেশি, বহু বেশি। সুতরাং তার বিচারে কোন অত্যাচার বা স্বেচ্ছাচারিতা থাকতে পারে না, থাকতেই পারে না। তাই দুনিয়াতেও তার বিচারই সর্বশ্রেষ্ঠ বিচার। এ কথা স্বীকার করে সর্বপ্রথম রসুল কে, সর্বপ্রথম রসুল কে, কে? নূহ আলাইহিসসালাম। নূহ আলাইহিসসালাম বলেছিলেন, প্রতিপালককে ডেকে বলেছিলেন, রাব্বি ইন্নাবনি মিন আহলি ওয়া ইন্না ওয়াদাকাল হক ওয়া আনতা আহকামুল হাকিমিন। ছেলের জন্য দোয়া করে বলেছিলেন না যে আল্লাহ এ হলো আমার বংশধর, আমার ছেলে আমার বংশধর, আর তোমার ওয়াদা হচ্ছে তোমার প্রতিশ্রুতি সত্য, ওয়া আনতা আহকামুল হাকিমিন, আর তুমি হচ্ছে সর্বশ্রেষ্ঠ বিচারক। প্রথম রসুল বলেছিলেন, কার জন্য ছেলে দোয়া করেছিলেন? ছেলের জন্য। দোয়া ঠিক ছিল না ভুল ছিল? এই দোয়া ভুল ছিল। আল্লাহ বললেন জাহেল হয়ে না নো, দেখছেন আল্লাহর কাছে তো কোনো সম্মান নেই, সম্মান আছে কিন্তু কথাবার্তা যে আদব, আমরা যে আদব করি সেটাকে আল্লাহ করবেন না, এ নো জাহেল হয়ে যেও না, এইসব জাহেলদের কথা, জাহেল না দোয়া করবে তো কাফের, সে আমার প্রতি ইমান আনে না তোমার প্রতি ইমান আনে না তার জন্য তুমি দোয়া করছো তার জন্য, এটা অন্যায়। এই জন্য যারা যারা দোয়া করবেন মুশরিকদের জন্য কাফেরদের জন্য অন্যায় হবে, জানছেন যে মুশরিক আর কাফের আল্লাহর কাছে যদি বলা হয় আল্লাহকে ক্ষমা করো আল্লাহকে জান্নাতবাসী করো অন্যায় হবে, খবরদার বলবেন না, নো খবরদার তুমি জাহেল হয়েও না, এ তোমার ছেলে নয়, ইমানি বন্ধন রক্তের বন্ধন থেকে বেশি পাকা, আজকে খবরদার। তো প্রথম রসুল বলেছিলেন কি, আনতা আহকামুল হাকিমিন, তুমি সর্বশ্রেষ্ঠ বিচারক। এই কথারই স্বীকারোক্তি দিয়ে ইয়াকুব আলাইহিসসালাম তার পুত্রদেরকে বলেছিলেন, কখন? ওই যখন বেনিয়ামিনকে নিয়ে যখন ভাইরা যাচ্ছিল তখন বললেন তোমরা এক কাজ করো যে তোমরা শহরের একই দরজা দিয়ে প্রবেশ করো না, বরং ভিন্ন ভিন্ন দরজা দিয়ে প্রবেশ করো, আল্লাহর বিধানের বিরুদ্ধে আমি তোমাদের জন্য কিছু করতে পারি না, ওমা অগ্নি আনকু মিনাল্লাহি মিন শাই ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিচার একমাত্র আল্লাহর, বিধান একমাত্র আল্লাহরই, আমি তারই উপর নির্ভর করলাম, এবং যারা নির্ভর করতে চায় তারা আল্লাহরই উপর নির্ভর করুক, আলাইহি তাওয়াক্কালতু ওয়া আলাইহি ফালিয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন। সূরা ইউসুফের 66 নম্বর আয়াতে কথা বলা হয়েছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এই কথা আরো বলা হয়েছে সূরা ইউসুফের 40 নম্বর আয়াতে, যে তোমরা আল্লাহ জেনে রেখো বিধান দেওয়ার অধিকার শুধুমাত্র কার? আল্লাহ। বিচার দেওয়ার, বিচার করার অধিকার একমাত্র আল্লাহর। আমারা আল্লাহ তাবুদু ইল্লা ইয়া, প্রথম বিচার শোনো, প্রথম বিচার কি, প্রথম ফয়সালা শোনো, কোরআনের প্রথম আদেশ কি, ইয়া ইউহান্নাস উবুদু রাব্বাকুম, ইবাদত করো একমাত্র কার? আল্লাহর। তারপরের আয়াতেই কি বলা হয়েছে, আর খবরদার তার সঙ্গে কাউকে শিরিক করো না, আদেশ আর নিষেধ, খবরদার শিরিক করো না, তিনি শ্রেষ্ঠ বিচারক, তারই বিচার চলবে, আর তার বিচারে হচ্ছে যে খবরদার তোমরা আল্লাহর সঙ্গে কাউকে শরিক করো না, আর এটাই হলো সরল সঠিক দিন। কিন্তু ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, অধিকাংশ মানুষ জানে না, অধিকাংশ মানুষ পৃথিবীর দেখেন কিভাবে গায়রুল্লাহর পূজা করছে, আল্লাহকে ছেড়ে অন্যের পূজায় রত আছে, আল্লাহকে ছেড়ে অন্যের ভরসায় তারা ভরসা প্রাপ্ত হয়ে আছে, আর আল্লাহকে ছেড়ে অন্যের কাছে আশায় আশান্বিত হয়ে আছে, আল্লাহকে তারা ঠিক মতো কদর করতে পারেনি। আল্লাহ মুস্তাহান, ওয়া হুয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু লাহুল হামদু ফিল আউলা ওয়াল আখিরাহ ওয়া লাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন, একথা সূরা কাসাসের 70 নম্বর আয়াত। সেখানে আল্লাহ বলছেন তারই হুকুম, তারই বিচার চলবে। অন্য এক আয়াতে আল্লাহ বলছেন সূরা কাসাসের 88 নম্বরে, ওয়ালা তাদউ মা আল্লাহি ইলাহান আখার, আল্লাহর সঙ্গে অন্য কোন উপাস্যকে আহ্বান করো না, লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোন মাবুদ নেই, সত্য উপাস্য নেই, তিনি ছাড়া আর কোন সত্য মাবুদ নেই, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে তিনি ছাড়া, লাহুল হুকমু, বিচার তারি, বিধান তারি, ওয়া ইলাইহি তুরজাউন, আর তোমাদেরকে ফিরে যেতে হবে কিসের জন্য, বিচার দেওয়ার জন্য, বিচার করার জন্য, বিচার হবে তোমাদের, এ নয় এ বিচার তোমাদেরকে দিতে হবে ইয়াউমুদ্দিন, মালিক ইয়াউমুদ্দিন, আল্লাহ তাআলাকে কি বলা হয়েছে, কিয়ামতের দিনের মালিক, আর এই দিনগুলোর মালিক নন তিনি, এই দিনগুলোর মালিক, যদি বলা হয় আল্লাহ বৃহস্পতিবারের মালিক, তো বৃহস্পতিবারে কতগুলো লোক আছে, যদি আপনি একটা দিন নেন, অবশ্য আল্লাহর দিন আলাদা, আমাদের দিন আলাদা, আমাদের আল্লাহর দিন একদিন আমাদের 1000 বছরের সমান, তাই না, অতএব যদি আমরা একদিনের মালিক বলতাম তাহলে পরে একদিনে কতগুলো লোক আছে, আর কেয়ামতের দিনের মালিক মানে কেয়ামতে কতগুলো লোক আছে, কোন সৃষ্টি আর বাদ নেই, সেই দিনে সব হাজির, আর হাজির হওয়ার সাথে কি হয়েছে, সেই দিনের মালিক তিনি, সেদিনের বিচারকর্তা, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ তাআলা সূরা 3 এর শেষে বলেছেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, তিনি কি সর্বশ্রেষ্ঠ বিচারক নন, তার মানে এই প্রশ্ন মানে কি, যে তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ বিচারক, কিন্তু মানুষ যেন বলছে না না না, মানুষের সৃষ্টিকর্তার বিচার সর্বশ্রেষ্ঠ নয়, সর্বযুগের জন্য চলবে না, বরং মানুষের সুখের জন্য, মানুষের রচিত সংবিধান, মানুষকে শান্তি সুষ্ঠুতে বাস করতে হলে মানুষের বিচারই, মানুষ নিজের তৈরি করবে আইন, যে দেশে যেমন লোক সেই রকম আইন তৈরি করবে, এই জন্য বেশ্যা, যে দেশে বেশ্যা 90% বেশ্যা, তাদের বেশ্যার মতো আইন তৈরি হবে, খোলামেলা বুক খোলা যায়, যে খোলা যায়, যে করা যায়, সব থাকবে, জায়েজ থাকবে, সমস্যা নেই, তারা নিজেদের যৌনকর্মের মাধ্যমে ফুটবল খেলাকে উচ্চ শিখরে নিয়ে যাবে, তাদের আইন সেরকম, কারণ তারা সংখ্যায় বেশি, এ যে মানুষের আইন, আর কিন্তু আল্লাহ তাআলার আইন হচ্ছে আলাদা, আর সেই জাহিলি যুগের বিচার অনেক মানুষ কামনা করে, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমি ইউকিনুন, তারা কি প্রাক ইসলামী জাহিলি যুগের বিচার পেতে চায়, বিচার ব্যবস্থা পেতে চায়, খাঁটি বিশ্বাসী সম্প্রদায়ের জন্য বিচারে আল্লাহ অপেক্ষা কে শ্রেষ্ঠ হতে পারে, কেউ না, অতএব মুমিন সম্প্রদায়ের জন্য সর্বশ্রেষ্ঠ বিচারক কে, আল্লাহ তাআলা। আপনি আপনার সংসারে যদি বিচারের দরকার পড়ে আপনি কার বিচারকে পছন্দ করবেন, যদি বলেন যে আমি ইসলামের বিচারকে পছন্দ করি তাহলে আপনি মুমিন, যদি বলেন যে না আমি সরকারের মন গড়া বিচারকে, গণতন্ত্রের বিচারকে পছন্দ করি তাহলে আপনার ইমান সন্দেহ আছে, অবশ্য আমি চট করে কাউকে কাফের বলছি না, চট করে কাফের বলা ঠিক না, ভেবে চিনতে দেখে শুনে বলতে হবে। উদাহরণস্বরূপ একজন মহিলা, তার বাবা মারা গেছে, তারা ভাই বোন, বাবা মারা গেলে ভাই বোনের সম্পত্তি ভাগাভাগি, শরীয়তের আইনে ভাই যা পাবে তার অর্ধেক পাবে বোন, আর গণতন্ত্রের নতুন আইনে তারা সমান সমান ভাগ পাবে, তাই না, এরা বলছে নারী পুরুষ সমান, আল্লাহ তাআলা বলছেন না নারী পুরুষ সমান না, অনেক ক্ষেত্রে সমান কিন্তু মর্যাদায় যেখানে যেখানে সমান করা হয়নি সেখানে সমান না, অনেক ক্ষেত্রে নারী পুরুষের থেকে ভালো, বড়, 3 গুণ বড়, যেমন মা বাপ থেকে 3 গুণ বড়, কিন্তু স্বামী স্ত্রীর ক্ষেত্রে স্বামীর অর্ধেক কিংবা ছেলে মেয়ের ক্ষেত্রে ছেলের অর্ধেক অধিকার হচ্ছে মেয়ের, সেটা আল্লাহর দেওয়া, ইসলাম কি নারীকে সমান অধিকার দেয়নি পুরুষের, না যথার্থ অধিকার দিয়েছে, তার যতটুক পাওনা ততটুক দিয়েছে, যেটা অন্য কোন ধর্মে দেয়নি, ইসলাম দিয়েছে যথেচ্ছ, ইসলাম নারীকে কি মনে করে, পুরুষের সহযোগিনী, প্রতিদ্বন্দ্বিনী না, নারী পুরুষের প্রতিদ্বন্দ্বিনী নয়, নারী হচ্ছে পুরুষের সহযোগিনী, তার মানে নারী পুরুষকে সহযোগিতা করবে দিন পরিপূর্ণতার ক্ষেত্রে, এই জন্য হাদিসে আছে যে ব্যক্তি বিবাহ করে সে তার অর্ধেক দিন পূর্ণ করে নেয়, বাকি অর্ধেক দিন পূর্ণ করার ব্যাপারে সে আল্লাহকে ভয় করে। বুঝতে পারছেন? নারী হচ্ছে অর্ধাঙ্গিনী, শুধু অর্ধাঙ্গিনী না, অর্ধধর্মিনী। এবার যদি নারী অর্ধধর্মিনী না হয় তো অর্ধাঙ্গিনী কোনো দাম নেই, ও তিক্তাঙ্গিনী, ওকে আপনি অপারেশন করে কেটে বাদ দেন। ওই যদি অঙ্গে থাকে না তো আপনার ধর্ম নষ্ট করবে। মোট কথা হলো, যদি আপনার এই বিচার, এবার আপনি মহিলা হয়ে ভাবলেন কি যে আমি কেন বাবা ও আমার ভাইয়ের অর্ধেক কেন নেব, দিয়ে কেস ঠুকে দিল, বিচার নিল কোথায়? কোর্টে দিলে পরে সে সমান সমান ভাগ, তাই না? চার বিঘে সম্পত্তি হলে দুবিঘে একে, দুবিঘে একে। আর ইসলাম বলছে না, কত এ যা পাবে তার, ছ বিঘে সম্পত্তি হলে চার বিঘে কি বলে, হ্যাঁ চার বিঘে পাবে ভাই আর দুই বিঘা বোন পাবে। আপনি কোন বিচার পেতে চান? যান কোর্টে, যান আপনার দেশের কোর্টে গিয়ে, যদি আপনার ইসলামী আইন না থাকে, কিন্তু আপনি ইসলামী বিচারকে পছন্দ করলেন না, আল্লাহ যে ভাগ দিয়েছেন সে ভাগকে পছন্দ করলেন না, তাই না? অনেক সংসারে এই অবস্থা হয়, চট করে কিছু হলে ইসলামী বিচার না, পার্টি, চট করে পার্টি অফিসে চলে যায়, পার্টি হ্যাঁ সেখানে গিয়ে কেস ঠুকে দেয়, সেখানে নানা রকম কি করে যাতে করে জব্দ করা হয়। অনেক ক্ষেত্রে পুরুষের পক্ষ করে বরপক্ষ, আর অনেক ক্ষেত্রে মহিলা পক্ষ বা কোনে পক্ষ বউ, ওই যে এখন বধূ নির্যাতন আর কি কি সব নানা রকম উঠেছে, যাতে করে শ্বশুর বাড়ির লোককে হেনস্থা করা হয়, শাশুড়িকে জড়িয়ে দিল, শ্বশুরকে জড়িয়ে, বৃদ্ধ মানুষ জড়িয়ে দিল, কিংবা ননদকে জড়িয়ে দিল, দিয়ে কেস ঠুকে দিল, ফলে তাদেরকে নিয়ে এখন ঘানি টানো। এখন উকিল বাবুর বাসা বাড়ি, তোমাদের এই টাকা করি তাও একটু বোঝো না, উকিল বাবু আমরা পয়সা নিচ্ছে, কোর্ট আমরা নিজের ডেট দিচ্ছে, আর বিচার হচ্ছে, বিচার হচ্ছে কার, কার বিচার হচ্ছে? মানুষের মন গড়া তন্ত্রে। সুতরাং যদি আপনি মোমেন হন, সর্বশ্রেষ্ঠ বিচারক হচ্ছেন আল্লাহ তাআলা, তার বিচার নিয়ে, তার ভাগ নিয়ে, তার ভাগ্য নিয়ে আপনি সন্তুষ্ট থাকুন। খবরদার অন্যদিকে লাফাছাপা করবেন না, থানায় ফানাই করবেন না, তাতে লাভ হবে না। দুনিয়ার দারি স্বার্থে যদি আপনার কিছু লাভ হয়, কিছু টাকা বেশি পেলেন, কিছু সম্পত্তি বেশি পেলেন, কিন্তু যদি আপনি ইমান থাকে যে এই জীবনের পরে আর একটা জীবন আছে, মৃত্যু এই জীবনের শেষ না বরং অনন্ত জীবনের শুরু, সেই জীবন তো আসেনি এখনো, যদি এই বিশ্বাস থাকে তাহলে আপনি আল্লাহর ভাগ নিয়ে, আল্লাহর বিচার নিয়ে সন্তুষ্ট হন। সবসময় আল্লাহর বিচারকে মাথা পেতে মেনে নেন, নচেত বুঝতেই পাচ্ছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। কা বিচার শুধু মেনে নেওয়াই নয়, ঘাড় পেতে মেনে নেওয়ার সাথে সাথে তার মধ্যে কোনো কিন্তু থাকলে হবে না। হ্যাঁ বিচারটা হলো বটে, কিন্তু যেন মনে হচ্ছে জুলুম, কেন আল্লাহর বিচারে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। অতএব সন্দেহ না করে আপনি মেনে নেন, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা আল্লাহর কাছে বিচার প্রার্থী হতে পারি। হাদিস, সহি হাদিস এবং আল্লাহর কিতাব কোরআনের যে বিচার আছে, সেই বিচারে আমরা সন্তুষ্ট হতে পারি, আর সেই সংবিধানকে ঘাড়ে মাথায় মেনে নিতে পারি, সন্তুষ্ট চিত্তে নির্দ্বিধায় আমরা যেন তা পালন করতে পারি। আল্লাহুম্মা আমিন, ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।